শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব 21তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে না, ততটা নয়। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে এসেছে একটি কারাওকে সেন্টারে। কারাওকে হচ্ছে সেই যন্ত্র যেখানে জনপ্রিয় কিছু গানের কণ্ঠবিহীন যন্ত্রসঙ্গীত থাকে এবং যে কেউ এর সঙ্গে তাল মিলিয়ে নিজের কণ্ঠে গানটি গাইতে পারে। চলুন তাহলে শোনা যাক 21তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে না, ততটা নয়। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্নাকে সাকুরা বলল, আন্না জোজু দা নে, আন্না আপনি তো দেখছি বেশ দক্ষ। আন্না অর্থাৎ আন্না, মিস আন্না নয়। সাকুরা ইতোমধ্যেই আন্নার সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে বলে সে তাকে নাম ধরেই ডাকছে এবং এক্ষেত্রে সম্মানসূচক সম্বোধন সাম কথাটি ব্যবহার করা হয়নি। জোজ হচ্ছে একটি বিশেষণ যার অর্থ দক্ষ। এর বিপরীত কথাটির জাপানি হচ্ছে হেতা অর্থাৎ অদক্ষ। দানে এই কথাটি বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ জনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বাক্যের শেষে ব্যবহার করা হয়ে থাকে। দা কথাটি আসলে হল বাক্য শেষ করার নৈমিত্তিক শব্দ। আগের পাঠগুলোতে শেখা দেস শব্দটি হল এর মার্জিত রূপ। নে একটি পার্টিকেল যা বক্তা বলে থাকেন শ্রোতার সম্মতি আদায়ের জন্য। এবার শারমিন সান, আপনার জন্য একটা প্রশ্ন, জোজু দানে কথাটি আপনি মার্জিত ভঙ্গিতে কিভাবে বলবেন? মার্জিত ভঙ্গিতে দা কথাটির জায়গায় দেশ বলা উচিত, তাই পুরো কথাটি হবে জোজু দেশ নে। একেবারে সঠিক। সাকুরা আন্নার প্রশংসা করে বলছে সে ভালো গায়। উত্তরে আন্না বলল না, ততটা নয়। এটাই আজকের মূল বাক্য। ইয়ে অর্থ হল না, মানে ততটা নয়। এক্ষেত্রে আমি ততটা ভালো গাই না। না ততটা নয় এই বাক্যাংশটি মূলত বক্তার বিনয় এবং সৌজন্য বোধ প্রকাশ করে। এ কেউ প্রশংসা করলে ধন্যবাদ বলা উচিত নয় কি? ধন্যবাদ বললে তার অর্থ দাঁড়াবে প্রশংসা অনুযায়ী সম্পূর্ণ যোগ্য হিসেবে নিজেকে আপনি দাবি করছেন, অথচ জাপানি সমাজে বিনয় একটি মহৎ গুণ। তাহলে এ ব্যাপারে আমাকে আরও সচেতন হতে হবে। আচ্ছা, বিনয় প্রকাশের আর কোন অভিব্যক্তি আছে কি? হ্যাঁ, যেমন ধরুন কেউ প্রশংসা করে বলল যে আপনি জাপানি ভাষায় বেশ দক্ষ, সেক্ষেত্রে আপনার উচিত হবে এই কথাটি বলা, ইয়ে মাদা মাদা দেস, না এখনো ততটা দক্ষতা অর্জন করিনি, অথবা না আরো অনেক কিছু শেখার আছে। রড্রিগো সময় দেখে অবাক হয়ে বলল, আরে এরই মধ্যে এতটা সময় পেরিয়ে গেছে। আ এটি বিস্ময়বোধক শব্দ। মো অর্থ হল ইতোমধ্যে, কন্যা মানে হল এমন বা এরকম, জিকাং কথাটির অর্থ সময়। এবার খুব দেরি হয়ে গেছে বুঝতে পেরে আন্নাও বিস্মিত হল। থাইহেম ভীষণ বা কঠিন ব্যাপার, অবিশ্বাস্য। থাইহেম এটি বিশেষণ পদ যার অর্থ ভীষণ বা কঠিন ব্যাপার বা অবিশ্বাস্য। সমস্যা বা সংকটে পড়লে এই কথাটি বলা হয়। মার্জিত ভঙ্গিতে বলতে হবে থাইহেম দেশ, তাই না? হ্যাঁ তাই। মুঙ্গেনি মানিয়াওয়ানাই, ডরমিটরির ফটক বন্ধ হওয়ার আগে ফিরতে পারব না। মুঙ্গেন মানে হল ফটক বন্ধ হওয়ার সময়সীমা, অর্থাৎ যে সময়ের মধ্যে ছাত্রাবাসে ফিরতে হয়। নি এই পদান্বয়ী অব্যয়টি দিয়ে বোঝায় ওই সময়ের মধ্যে। এখানে ফটক বন্ধ হওয়ার সময়সীমার মধ্যে বোঝাতে নি ব্যবহার করা হয়েছে। মানিয়াওয়ানাই মানে হল সময়ের মধ্যে পেরে না ওঠা বা কুলোতে না পারা। মানিয়াওয়ানাই হ্যাঁ, নির্দিষ্ট সময়ে কোনো কাজ সারতে পারা কথাটির জাপানি হচ্ছে মানিয়াইমাস। এর নাবাচক রূপ হচ্ছে মানিয়াইমাসেন, অর্থাৎ সময় মতো কাজ সারতে না পারা। মানিয়াইমাসেন কথাটির নৈমিত্তিক রূপ হল মানিয়াওয়ানাই। মানিয়াওয়ানাই ক্রিয়ারূপটির মতো যদি ক্রিয়াপদের শেষে থাকে নাই, তাহলে একে ক্রিয়ার নাই রূপ বলা হয়ে থাকে। এবার চলুন আরেকবার শুনি একুশতম পাঠের কথাবার্তা। আজকের মূল বাক্য হচ্ছে না, ততটা নয়। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা ক্রিয়ার নাই রূপ সম্পর্কে জেনেছি, যেমন মানিয়া ওয়ানাই, অর্থাৎ সময় মতো পেরে না ওঠা। ক্রিয়ার এই রূপটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। তিনি বললেন, ক্রিয়ার মাস রূপ থেকে নাই রূপে পরিবর্তনের নিয়ম ব্যাখ্যা করা যাক। অর্থাৎ মাস রূপ থেকে নৈমিত্তিক বা অমার্জিত নাবাচক ক্রিয়ারূপ হিসেবে নাই রূপ গঠন। প্রথমত মাস অংশের ঠিক আগের সিলেবলটি যদি একারান্ত উচ্চারণ হয় তাহলে শুধু মাস অংশের পরিবর্তে নাই জুড়ে দিলেই হয়ে যাবে। যেমন খাওয়া ক্রিয়াটি হবে ভাবে নাই, অর্থাৎ না খাওয়া। আবার মাস অংশের ঠিক আগের সিলেবলটি যদি ই বা ইকারান্ত উচ্চারণ হয় সেক্ষেত্রে দুটি নিয়ম প্রযোজ্য। কিছু কিছু ক্রিয়ার ক্ষেত্রে শুধু মাস অংশের পরিবর্তে নাই জুড়ে দিলেই চলে। যেমন ওকিমাস, জেগে ওঠা, কথাটি হয়ে যাবে ওকিনাই, না ওঠা। এই ধাঁচের অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় নিয়মটি প্রযোজ্য, আর তা হল মাস অংশের পরিবর্তে নাই বসবে বটে, তবে তার ঠিক আগে থাকা ইকারান্ত উচ্চারণটিকে আকারান্ত বানাতে হবে। একটি ক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা যাক। ইকিমাস মানে যাওয়া। এখানে মাস অংশের আগের সিলেবলটি হচ্ছে কি, তাই প্রথমে এই কি উচ্চারণটিকে করে দিন কা, এবং এরপর মাস এর পরিবর্তে জুড়ে দিন নাই। তাহলে ইকিমাস ক্রিয়াটির নাই রূপ হবে ইকানাই, অর্থাৎ না যাওয়া। এখানে একটা কিন্তু রয়ে গেছে, মাস অংশের আগের সিলেবল হিসেবে যদি ইকারান্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ না থেকে শুধু ই স্বরবর্ণ থাকে তাহলে ই উচ্চারণের পরিবর্তে ওয়া জুড়ে দিন এবং এরপর লাগিয়ে দিন নাই। এই নিয়মে ব্যবহার করা ক্রিয়াটি হবে ব্যবহার না করা। সবশেষে এমন একটি ক্রিয়া যেটি এসব নিয়মে পড়ে না, অর্থাৎ আশা, ক্রিয়াটির নাই রূপ হল কোনাই, অর্থাৎ না আসা। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। লোকজন খেলা দেখছে, তাই তো? তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে, তাই না? হ্যাঁ, বহু লোকজন একসঙ্গে চিৎকার, চেঁচামেচি বা হই হল্লা করছে। এই পরিস্থিতি বোঝাতে জাপানি শব্দটি হল ওয়া ওয়া। ওয়া ওয়া, বুঝলাম। এবার এটা শুনে দেখুন। মনে হচ্ছে কোনো আইডলকে দেখে মেয়েরা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করছে। মেয়েদের তীক্ষ্ণ কণ্ঠস্বর বোঝাতে ব্যবহার করা হয় ক্যা ক্যা। তবে মনে রাখবেন, আতঙ্কিত মেয়েদের চিৎকার বোঝাতেও বলা হয় ক্যা। তাহলে আজকের শেখা ধন্যাত্মক শব্দ হল ওয়া ওয়া এবং ক্যা ক্যা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমার ধারণা ছিল জাপানিরা জনসমক্ষে হৈহল্লা করেন না, কিন্তু এখন জানি যে কারাওকে সেন্টারে তারা বদলে যেতে পারেন। আজ আমার মনে হয়েছে যে আমরা পরস্পরের আরো কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল ইয়ে সোরে হোদো দেমো, না ততটা নয়। আন্না কি ডরমিটরির ফটক বন্ধ হয়ে যাওয়ার আগে সেখানে ফিরতে পারবে? সেটা জানবো আমরা আগামী পর্বে। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।